পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে, তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে, তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষ। যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে, রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে, হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে, কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত জ্বলে, সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ, আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ, দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি, হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি। চন্দ্রবিন্দু খুঁজি নীল চোখে, সুই ফুটিয়ে লাল ছবি আঁকি, চিন্তাগুলো আমার কেমন যেন এলো মেলো, সূত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক বসি, যখন আমি থাকবো না আর যেও আমায় ভুলে, হয়তো ঘড়ির কাটার মতো আসবো আমি, জানি বলছি আবল তাবল উল্টো পাল্টা কথা, তবুও কেন যাচ্ছে না যে মনের চাপা ব্যথা, সৃষ্টি হবে অন্যরকম একটি গল্প আজ, আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ, দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি, হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি। আমার এই শেষ গানটার শেষ অধ্যায়, যদি বলি একটি কথা পারবে কি শুনতে, আমার পিঠের গায়ে যেন থাকে লেখা, যে তো গান এই মানুষটা। খুব মন্দ না।